মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। শয়নে স্বপনে দেখি ম তোমারে, শয়নে স্বপনে দেখি ম তোমারে, তোমার মতো আপন নাই দুনিয়ায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। কত বেদনা মা গেছ গো সহিয়া, আমারে রেখেছ যতন করিয়া। কত বেদনা মা গেছ গো সহিয়া, আমারে রেখেছ যতন করিয়া। সুখে কিবা দুঃখে রেখেছিলে বুকে, সুখে কিবা দুঃখে রেখেছিলে বুকে, তোমার তুলনা কেহ হবে না ধরায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। শয়নে স্বপনে দেখি ম তোমারে, শয়নে স্বপনে দেখি ম তোমারে, তোমার মতো আপন নাই দুনিয়ায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। তুমি যদি মা যাও মোরে ছাড়িয়া, ভুবনে আমারে এতিম করিয়া। তুমি যদি মা যাও মোরে ছাড়িয়া, ভুবনে আমারে এতিম করিয়া। করমুখ চাহিব মা বলে ডাকিব, করমুখ চাহিব মা বলে ডাকিব, রাখিবে কে মোরে আঁচল ছায়ায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। শয়নে স্বপনে দেখি ম তোমারে, শয়নে স্বপনে দেখি ম তোমারে, তোমার তুলনা কেহ হবে না ধরায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়। মনের পিঞ্জরে রেখেছি তোমারে, কেমন ভুলিব তোমায়।